আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সামনে কুরবানি আসছে, আর এ নিয়ে চারিদিক থেকে প্রশ্ন আসছে, কোরবানি করা কি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? দুটো মত আছে। সঠিক মতে কোরবানি করা হলো সুন্নতে মুআক্কাদা। কোরবানি নিয়ে যেভাবে আমাদের মানে হইচই করা হয় ততটা নয়। আসলে গোশত খাওয়ার জন্য মানুষ বেশিরভাগই এগুলো করে থাকে, আর এর জন্য হইচইটা বেশি হয়। আর এখন কোরবানি নিয়ে বেশি যে ঝামেলাটা চলছে সেটা হচ্ছে ভাগা কোরবানি। এমনিতেই আমরা জানি ভাগা কোরবানি জায়েজ, কিন্তু অনেকে বলছেন যে সফরে জায়েজ, ঘরে থাকতে ভাগে কোরবানি চলবে না, গোটা গোটা কোরবানি লাগবে। তো তার সঠিকতা কি লোকে জানতে চাইছে। আবার ভাগে হলে পরে সাত ভাগই করতে হবে, না যদি একটা গরুকে দু ভাগে তিন ভাগে দেয় চলবে? এই নিয়ে কিছু আলোচনা আছে, দলিল ভিত্তিক আলোচনা। অনেকে অবশ্য চ্যালেঞ্জ করছে কোনো হাদিস নেই এই সেই। তো যাই হোক, আমরা আমাদের জ্ঞান অনুযায়ী আমরা এখানকার ফতোয়া, এখানকার আলেমুল আমাদের ফতোয়া নিয়ে দেখব, এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত জেনে রাখতে হবে যে ভাগে কোরবানি দেওয়া যদি জায়েজ হয়, ভাগে দেওয়া উত্তম না একটা গোটা দেওয়া উত্তম? সামর্থ্য অনুযায়ী, যদি তার সামর্থ্য থাকে তো একটা গরু নিজে গোটা দেবে। আর যদি সামর্থ্য না থাকে, এক ভাগ দু ভাগ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে এক ভাগ দু ভাগ গরু দেওয়া উত্তম না একটা ছাগল দেওয়া উত্তম? একটা ছাগল দেওয়া উত্তম। কিন্তু মানুষ কি এই উত্তমটা গ্রহণ করে না? কেন করে না জানেন? কেন করে না জানেন? গোশতের জন্য, গোশের জন্য। গোশ কম হবে, সবার ছেলেরা খাবে, ছেলেমেয়েরা খাবে, আর আমার ছেলেমেয়েরা তাকি তাকি দেখবে, এই জন্যে গরু। কেউ আবার ছাগল দিলেও আবার গরুও কয়েক ভাগ দিয়ে থাকে, যাতে করে গোশতের কমি না হয়। আর যদি গোশত খাওয়ার নিয়ত হয় কোরবানি হবে? এটা আপনারা সবাই জানেন যে গোশত খাওয়াই হবে, কোরবানি হবে না। চলুন, স্বগৃহে অবস্থান করলে কি গরু কোরবানিতে ভাগাভাগি চলবে? আপনি মুসাফির না, বাড়িতে আছেন, চলবে কি? মক্কায় যে নিয়মে কোরবানি দেওয়া হয় একই নিয়মে স্বগৃহে অবস্থান কালেও কোরবানি দেওয়া যাবে। এটা ওই নামাজ যে কসরের মতো নয় যে জোহর আসর এশা বাড়িতে থাকলে চার রাকাত পড়তে হবে আর বাইরে সফরে গেলে দু রাকাত পড়তে হবে, তো এরকম নয় যে বাড়িতে থাকলে গোটা গোটা দিতে হবে, সফরে গেলে সাত ভাগের এক ভাগ দেওয়া যাবে, এই রকম নয়। বাড়িতে বসে কোরবানি দিলেও সাত ব্যক্তি বা পরিবার শরীক হতে পারে। একটা ছাগল এক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট, তেমনি একটা পরিবার থেকে যথেষ্ট, একটা পরিবারের জন্য যথেষ্ট। বরং জীবিত মৃত, জীবিত মৃত ব্যক্তির কোনো পৃথক কোরবানি নেই, কিন্তু ওই একটা কোরবানিতেই কি করা হবে? শরীক করে নেওয়া হবে। কিন্তু কেউ যদি বলে আমি জীবিত কিংবা মৃত ব্যক্তি পৃথক কোরবানি দেবো, তাহলে কি করতে হবে? দিতে পারবে আলাদা, কিন্তু গোটা গোশত সাদকা করে দিতে হবে, তাই না? একটা ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। যেমন একটা গরুর ভাগ একটা পরিবার থেকেও যথেষ্ট। যেমন একজনের পক্ষ থেকে হজ করতে এলে একটা কোরবানি ছাগল কোরবানি দিল, যথেষ্ট হলো। তেমনি বাড়িতে থাকা অবস্থায় একটা একটা লোকের পক্ষ থেকে যথেষ্ট হবে। কেউ যদি বলে আমি একটা লোকের নামে দেবো, হলো, কিন্তু বাড়ির লোকের নামে, বাকি বাড়ির লোকের নামে হবে না। শাহ আলমের পরিবারে চারটে মেম্বার, শাহ আলম যদি বলে একটা ছাগল দেবো, যদি চায় যে আমার মেয়ের নামে দেবো, আমার মেয়ের নাম শাহিনা, এটা শাহিনার নামে হলো, তাহলে শাহিনার নামে হলে পরে শাহ আলমের নামে হলো না, তার অন্য ছেলের নামে হলো না, স্ত্রীর নামে হলো না। কিন্তু শাহ আলম যদি চালাক হতো তাহলে বলতো যে আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হাইয়্যান ওয়া মাইয়্যাতান, তাই না? চালাক হলে বলবে জবাই করার সময় যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে। তাহলে কবরের থেকে শাহ আলমের বাবা মা দাদা দাদি সবাই এই সবে শরিক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ কাছে বোকার মতো মাত্র পরিবারের একটা লোকের নামে দেয়, বাকি সবাই বঞ্চিত, জানে না, না জানার ফল। তো মোট কথা, একটা ছাগল যেমন এক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট এবং একটা পরিবারের গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, তেমনি গরুর এক ভাগ একটা লোকের পক্ষে যথেষ্ট আর একটা লোকের পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট, এটা জায়েজ আছে। কিন্তু হুজুর ইবনে আব্বাসের হাদিস আছে যে কুন্নামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সাফার ফাহাদার আল আদহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ ওয়া ফিল জুজুরি আশারা, আমরা এক সফরে ছিলাম অতঃপর কোরবানি এলো, সুতরাং আমরা গাভীতে সাতজন এবং উঠে দশজন করে শরীক হলাম। তিরমিজির হাদিস আছে 905 নম্বর, ইবনে মাজায় আছে 3131 নম্বর। অনেকে এই হাদিস থেকে মনে করতে পারেন বা মনে করেন যে ভাগাভাগির ব্যাপারটা কেবল সফরের জন্য, কিন্তু উক্ত হাদিসে ঘটনা বর্ণনা করা হয়েছে, কোনো শর্ত বর্ণনা করা হয়নি। ওখানে ইবনে আব্বাস কি বলছেন, আমরা সফরে ছিলাম, তার মানে এই নয় যে সফরে থাকলেই ভাগাভাগি করতে জায়েজ হবে, বাকি ঘরে থাকলে ভাগাভাগি জায়েজ না। কিন্তু অনেকে এটাই মনে করেছেন সফরে থাকলেই ভাগাভাগি করতে হবে আর ঘরে থাকলে হবে না, কিন্তু ব্যাপারটা তা নয়। ইবনে আব্বাসের ওই ঘটনা কোনো আম সফরের ছিল না, সফরে ছিলাম বলছেন না, এটা কোন সফরের? ইবনে আব্বাস তো এমনিতেই ছোট বয়সে, তাই না? তো তিনি কোন সফরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে? সেটা হচ্ছে হজ সফর, বরং সেটা ছিল হজ সফরে, আর মক্কাতে গিয়ে কোরবানি দিতেই হয়। যেহেতু ইবনে আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোরবানির সফরে ছিলেন কেবল বিদায়ী হজ্জে, ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন, অতঃপর তিনি কোনো যুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বের হননি, কারণ তিনি সাবালক ছিলেন না। এটা আছে কোথায়? মুখতাসার ফাতাওয়া মিসরিয়া ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক খণ্ড 521 পৃষ্ঠায়। সুতরাং ওই হাদিসে সফরের কথা কোন সাধারণ সফর বা মুসাফিরের কথা নয়, ওই হাদিসে বর্ণিত হচ্ছে হয়েছে যেটা, সেটা হচ্ছে হজ সফরে কোরবানির বিধান, আর ওই বিধানই যেটা হজের কোরবানির বিধান সেটাই হচ্ছে গৃহে বা নিজের ঘরে থাকারও কোরবানির বিধান, আলাদা করে বিধানের কোনো উল্লেখ শরীয়তে নেই। ইবনে হাজম বলেছেন وقد اباح الليث الاشتراك في الاضحيه في السفر وهذا تخصيص لا معنى له ايضا। ইবনে হাজম বলছেন, লাইস, ইমাম লাইস বলে একজন লাইস আছেন, এই ইমাম আছেন, তিনি বুঝেছেন যেমন এখনকার কিছু আলেম বুঝছেন যে সফরে ভাগাভাগি চলবে, লাইস ইমাম লাইস, অতএব ইনাদের আগে ইমাম লাইস বুঝেছেন যে সফরে কোরবানিতে ভাগাভাগি বৈধ, অথচ ইমাম ইবনে হাজম বলছেন অথচ এ নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না, এরকম নির্দিষ্ট করার কোনো মানে হয় না। আল মহাল্লা সপ্তম খণ্ড 381 পৃষ্ঠা। স্বগৃহে বাস করে সাধারণ কোরবানিতে ভাগাভাগির দলিল দিয়ে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু অথবা হাসান বিন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু হাদিস উল্লেখ করা যায়, যেখানে সফরের কথা নাই, তিনি বলেছেন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম أن نلبس أجود ما نجد وأن نتطيب بأجود ما نجد وأن نضحي بأسمن ما نجد البقرة عن سبعة والجزور عن عشرة وأن نظهر التكبير وعلينا السكينة والوقار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে এখানে কিন্তু সফরের কথা না, এখানে সফরের কথা নাই, ঘরের কথা নাই, তাই না? এখানে আমভাবেই আছে, আমাদেরকে আদেশ করেছেন যে কোরবানির দিনে আমরা যেন যথাসাধ্য সবচেয়ে সুন্দর পোশাক পরি, যথাসাধ্য সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করি, যথাসাধ্য সবচেয়ে মোটা তাজা কোরবানি দিই, গরু সাতজনের পক্ষ থেকে এবং উট দশজনের পক্ষ থেকে, আর আমরা যেন তকবীর সশব্দে বলি এবং প্রশান্তি ও ভদ্রতা বজায় রাখি ঈদের দিনে। বোঝা গেল এখানে সফরের কথা নেই? তাহলে এই হাদিসটা কোথায় আছে? তাবারানি কাবির তৃতীয় খণ্ড 152 পৃষ্ঠা, হাকেম মুস্তাদরাকুল হাকেম চতুর্থ খণ্ড 256 পৃষ্ঠা, আর তাহাওয়ি 14 খণ্ড 33 বা জানি না 14 কি ভাগ, যাই হোক 33 পৃষ্ঠায়। সোয়াবুল ইমান বায়হাকির তৃতীয় খণ্ড 342 পৃষ্ঠায়। এবারে বলবেন সারাদ হুজুর, হাদিসটির ব্যাপারে হাকেম ও জাহাবি বলেছেন বর্ণনাকারী ইসহাক বিন বজরাজ অজ্ঞাত পরিচয় না হলে হাদিসটিকে সহি বলে সাব্যস্ত করতাম। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন উক্ত বর্ণনাকারী অজ্ঞাত পরিচয় নয়, যেহেতু আজদি তার পরিচয় দিয়ে তাকে দুর্বল বলেছেন এবং ইবনে হিব্বান তাকে সেকাতুত তাবেইন প্রথম খণ্ড 24 উল্লেখ করেছেন। এই কথাটা তামামুল মিন্না 346 পৃষ্ঠায় আছে। সুতরাং অজ্ঞাত পরিচয় না হলে কি হতো, হাদিসটা সহি হতো, সুতরাং হাদিসটা সহি বলে অনুমান করা যায়। তাহলে এই হাদিসে সফরের উল্লেখ নেই, আর এখানে বলা হয়েছে সাত ভাগা কোরবানি গরুতে চলবে, বাস বেরিয়ে গেলাম। আর প্রথমেই বললাম যে মাতামাতি করে লাভ নেই, চলবে না চলবে না, আপনি যা পছন্দ না হয় গোটা দেন না, সমস্যা কি, আপনি গোটা দেন। আর যদি আপনি গোটা নাও দেন তাও তাতেও সমস্যা নেই, যেহেতু এটা সুন্নাতে মুয়াক্কাদা, এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। প্রশ্ন, অনেকে বলেন সাত ভাগ কোরবানি দিতে হলে সাতজন লোকই হতে হবে, নচেত গোটা দিতে হবে, তাতে দুই তিন চার পাঁচ বা ছয় ভাগে ভাগাভাগি চলবে না, এ কথা কি ঠিক? উত্তর, কোরবানি ঘরে থাকা অবস্থায় দিলেও একটি গরু কোরবানিতে সাত ব্যক্তি অংশ নিতে পারবে, অনুরূপ সফরে বা হজ্জে থাকলেও ভাগাভাগি করা চলবে, অবশ্য এক সপ্তমাংশ ভাগ থেকে কম দেওয়া চলবে না। সাতের মানে আট ভাগে ভাগ হবে কি না, কিন্তু সাত ভাগের ভাগ এটা হচ্ছে সর্বলাস্ট সর্বোচ্চ, তবে এক সপ্তমাংশ ভাগের বেশি দিতে পারে, যেমন একটি গরুতে দুই তিন চার পাঁচ বা ছয় জন্য সমানভাবে অথবা কম বেশি ভাগ দিয়ে অংশগ্রহণ করতে পারে, তবে কারো ভাগ যেন এক সপ্তমাংশ থেকে কম না হয়, সুতরাং কেউ অর্ধেক কেউ এক তৃতীয়াংশ কেউ এক ষষ্ঠাংশ ভাগ কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। একটি গরুতে যদি সাতজনের শরীক হওয়া বৈধ হয় তাহলে তার থেকে আরো কম জনের শরীক হওয়া অধিক রূপে বৈধ হয়, আর যেটুকু বেশি দেবে সেটুকু তাদের তরফ থেকে নফল হবে। মনে করুন এক ভাগ দিচ্ছিলাম, দেখা গেল এক ভাগের থেকে দেড় ভাগ কি সবাই এক ভাগ হচ্ছে, সমস্যা কি? আমি সবার যেটা বেশি হচ্ছে সেটা আমার তরফ থেকে বেশি নফল সাদাকা, হ্যাঁ তো সেটা সমস্যা নেই, যে একেবারে কাঁটাই কাঁটাই এক ভাগ হতে হবে না হয় গোটা হতে হবে, এরকম মানে বোঝার কোনো অর্থ হয় না। যেমন যার একটা ছাগল দিলে চলতো, সে যদি একটা গরু অথবা উট দেয় তাহলে তার তরফ থেকে নফল গণ্য হবে না হবে না? সে একটা একটা ছাগল দিলে তো হয়ে যায়, কিন্তু সে একটা গরু দিল তার নফল বেশি, অতিরিক্ত নফল হলো, তো সমস্যা কি আছে? ইমাম শাফি রাহমাল্লাহ বলেছেন ওয়াইজা কানু আকাল্লা মিন সাবাহ আজজাত আনহুম ওয়া হুম মুতাতাওউউনা বিল ফাদল কামান তুজজিউল জুজুরু আম্মান লাজিমাতহু শাহ ওয়া ইয়াকুনু মুতাতাওউয়ান বিফাদলিহা আনিশ শাত। শরীকরা যদি সাতজন অপেক্ষা কম হয় তাহলে তা যথেষ্ট, অতিরিক্ত ভাগ দিয়ে তারা নফল করে, যেমন যাকে ছাগল দিতে হবে সে যদি একটা উঁট দেয় তাহলে তাও যথেষ্ট, আর ছাগল থেকে যা বেশি তা হবে নফল। কিতাবুল উম ইমাম শাফি দ্বিতীয় খণ্ড 244 পৃষ্ঠা। কাসানি বলেন ওয়ালা শাক্কা ফি জাওয়াজ ইবাদানা আও বাকারা আন আকাল্লি মিন সাবা বিআইন ইশত বিআন ইশতারাকা ইসনান আও সালাসা আও আরবাআ আও খামসা আও সিত্তা ফি ইবাদানাতিন আও বাকারা لأنه لما جاز السبع فالزيادة أولى وسواء اتفقت الأنصباء في القدر أو اختلفت بأن يكون لأحدهم النصف وللآخر الثلث وللآخر السدس بعد أن لا ينقص عن السبع. এতে কোনো সন্দেহ নেই যে গরু কিংবা উট সাতজনের কম ব্যক্তির তরফ থেকেও কোরবানি বৈধ, যেমন একটি গরু বা উটে দুই তিন চার পাঁচ ছয় জন শরীক হতে পারে, যেহেতু যখন সাত ভাগের এক ভাগ কোরবানি বৈধ তখন তার থেকে বেশি ভাগ অধিক রূপে বৈধ, চাহে তাদের সকলের অংশ একই রকম হোক অথবা ভিন্ন রকম, যেমন কারো অর্ধেক কারো তিন ভাগের এক ভাগ এবং কারো ছয় ভাগের এক ভাগ, অবশ্য সাত ভাগের এক ভাগ থেকে কম যেন কারো না হয়। এটা হচ্ছে বাদাইউসানায় পঞ্চম খণ্ড 17 পৃষ্ঠার কথা। বেশ, এ গেল যে তাহলে এই ভাগ এরকম ভাবে ভাগাভাগিতে সমস্যা নেই। আর একটা প্রশ্ন, একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে তাহলে কি বাকি লোকের কোরবানি সঠিক হয়ে যাবে? মনে করুন সাতজনে একটা গরু কিনেছেন, তো একটা লোকের গোস্ত খাওয়ার ইচ্ছা, কোরবানির ইচ্ছা নেই, ও কোরবানি ফোরবানি বোঝে না, ও খালি গোস্ত খাবে, একটু সস্তাতে হয়তো গোস্তটা পাওয়া যাবে, কিংবা এই সময় সবাই খাবে আমার ছেলেরাও খাবে, কিংবা মনে করুন সাতজনের মধ্যে একজন কিংবা দুজনের টাকা হচ্ছে হারাম, হারাম টাকা, তার উপার্জন হারাম, এবার আপনাদের হালাল, তো আপনারা যারা হালাল টাকা নিয়ে কোরবানি দিচ্ছেন, কোরবানি নিয়ত করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরবানি দিচ্ছেন, আপনাদের কোরবানি শুদ্ধ হবে নাকি ওই হারামের সাথে মিশে আপনাদেরটাও নষ্ট হয়ে যাবে আপেল পচার মতো? ভালো আলুর পাশে পচা আলু রাখলে ভালোটাও খারাপ হয়ে যায়, তাই না? ভালো আপেলের পাশে একটা পচা আপেল দিলে দেখবেন দুদিন পর ওটাও পচে যাচ্ছে, তো এরকমই কি আপনার ভাগটা হয়ে যাবে নাকি আপনার ভাগ নিয়ত অনুযায়ী সঠিক হবে? হ্যাঁ, উত্তর কি? প্রত্যেকের নিজ নিজ নিয়ত অনুযায়ী ফল পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং যদিও মুশতারাক মানে একই সাথে একটা কোরবানি সাত ভাগে ভাগ হয়েছে, সবারই সঙ্গে এটা শরিকানা, তবুও নিজ নিজের নিয়ত অনুযায়ী নিজ নিজের ভাগ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যাদের নিয়ত খারাপ হবে তাদের কবুল হবে না, তাদের কোরবানি কবুল হবে না। যার কোরবানির নিয়ত আছে তার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। এই ফতোয়া কোথায় আছে? মাজাল্লাতুল বহুসুল ইসলামিয়া 62 খণ্ড 366 পৃষ্ঠা বা 62 সংখ্যা সম্ভবত। এবার চলুন আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, কোরবানির ভাগের সাথে কি আকিকা দেওয়া যাবে? আকিকা কোরবানির মতো, ওই পশু ওই গোশতের ভাগ সবকিছু, কিন্তু আকিকাতে কি আছে? আকিকাতে গোটা গোটা জান লাগবে, আকিকাতে ভাগাভাগি নেই চলবে না। কোরবানিতে ভাগাভাগি চলবে, আকিকাতে ভাগাভাগি চলবে না। আকিকা যদি দেন ছেলের পক্ষ থেকে দুটা ছাগল লাগবে আর মেয়ের পক্ষ থেকে একটা ছাগল লাগবে। বললাম হুজুর আমি ওই যে গোশত খাওয়ার নিয়ত, বলছি না গোশত খাওয়ার নিয়ত, হুজুর আমি গরু দেবো, তাহলে পরে দুটো ভাগ দিলে হবে গরু নাকি দুটো গরু লাগবে? গোটা গোটা দুটো গরু লাগবে। দেন গোশত খাওয়ার নিয়ত হলে অনেকে তাই করে, যাদের পয়সা আলা পয়সা, যেমন বিশেষ করে মেয়ের ক্ষেত্রে একটা ছাগল না দিয়ে কি করে একটা গরু দেয়, খাবো খাওয়াবো, হ্যাঁ একটা ফুর্তি হবে আর কি, নাম সুনাম হবে। আর যদি কারো সুনামের উদ্দেশ্য হয়, খাওয়া খাওয়ানোর উদ্দেশ্য হয়, তাহলে আকিকা কিছুই হবে না, কোনো ফায়দা নেই, ওই করাই হবে আর ফুর্তি করাই হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু দুঃখের বিষয় এরকম অনেকে করে, আর অনেকে কোরবানির সঙ্গে চালাকি করে। দেখেন আকিকা দেওয়া কখন দিতে হয়? সপ্তম দিনে আকিকা দিতে হয়, সপ্তম দিনে না দিয়ে আগামী কোরবানি পর্যন্ত অপেক্ষা করে, দিয়ে ছেলে হলে দুটো ভাগ দেয়, মেয়ে হলে একটা ভাগ দেয়। আবার অনেকে করে কি, কয়েকটা ছেলে মেয়ের একবারে একসাথে ভাগাভাগি করে দিয়ে দেয়। এরকম চালাকি শরীয়তে চলবে না। কোরবানির সাথে একটি ভাগ আকিকার উদ্দেশ্যে দেওয়া যথেষ্ট নয়, যেমন যথেষ্ট নয় একটি পশু কোরবানি ও আকিকার নিয়তে জবাইহ করা। কোরবানি ও আকিকার জন্য পৃথক পৃথক পশু হতে হবে। অবশ্য যদি কোনো শিশুর আকিকার দিন কোরবানির দিনে পড়ে এবং আকিকা জবাইহ করে, তাহলে আর কোরবানি না দিলেও চলবে। একটা কথা মনে রাখেন, এটা একটা পয়েন্ট। মনে করুন কোরবানির দিনে আপনার মেয়ের সপ্তম দিন হচ্ছে কিংবা ছেলের সপ্তম দিন হচ্ছে, তো সপ্তম দিনে যদি একটা ছাগল জবাই করেন মেয়ের পক্ষ থেকে, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে না। যেমন জোহরের সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করলে বসার আগে দুরাকাত সুন্নত পড়তে হয়, কিন্তু আপনার সুন্নতে মুয়াক্কাদা আছে। ডাইরেক্ট যদি সুন্নতে মুয়াক্কাদা আপনি শুরু করে দেন, তাহলে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? না, হয়ে গেল। এই জন্যই যেমন দুটি গোসলের কারণ উপস্থিত হলো, বুঝতে পারলেন, দুটো গোসলের কারণ উপস্থিত হলো, একটা হলো কি আপনি নাপাক হয়েছেন, আপনার স্বপ্নদোষ হয়েছে কিংবা আপনি স্ত্রী সঙ্গম করেছেন, আর দ্বিতীয় হলো আজকে জুমার দিন, দুটো গোসলের কারণ হলো। কিংবা মনে করুন ঈদের দিন, হয়তো একটা ফরজ গোসল একটা সুন্নত গোসল, যাই হোক যদি দুটো গাছ গোসলে হয় তো একটা গোসল করলে আপনার কি হয়ে যাবে? দুটোর কাজ হয়ে যাবে, একটা গোসল করলে আপনার আপনি পবিত্র হয়ে যাবেন। সুতরাং জুমার দিনে ঈদের নামাজ পড়লে আর জুমা না পড়লেও চলে, জুমা আর ঈদ যদি একত্র হয় তো জুমা না পড়লেও চলে, কষ্ট করে এসে আপনাকে জুমা পড়তে হবে না, যেখানে আছেন সেখানে জোহর পড়ে নেন। বিদায় সময়ে হজের তাওয়াফ করলে আর বিদায় তাওয়াফ লাগে না। যদি মনে করেন যে আপনি যেটা হজ্জে তাওয়াফে ইফাজা বলে, হজের তাওয়াফ যেটা যেটা কোরবানির দিনে করতে হয়, সেটা আপনি করতে পারলেন না, দিয়ে 12 তারিখে আপনি করলেন, আর 12 তারিখে আপনি ওই তাওয়াফ সাই করে আপনি মাজমা চলে আসবেন, তাহলে কি নতুন করে আর বিদায় তাওয়াফ করতে হবে? উড়ি সর্বনা যদি করতে হয় দুবার, তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। হ্যাঁ, এই জন্য ওলামারা বলছেন যেহেতু আপনি তাওয়াফ করেছেন আর আখের আহদ বিল বায়াত হয়েই গেছে, তখন আপনি চলে যান, আপনাকে আর বিদায় তাওয়াফ করতে হবে না। তামাত্তু হজের কোরবানি দিলে আর পৃথকভাবে কোরবানি না দিলেও চলে। মনে করুন আপনি হজ করতে এসেছেন মক্কাতে, অনেকে প্রশ্ন করছে হুজুর হজ করতে এসেছি এখানে তো কোরবানি দেবো, বাড়ি থেকে কোরবানি লাগবে? কোরবানি লাগবে, আর কোরবানি দেবো কি না সেটা আলাদা ব্যাপার, আপনি দেবেন আপনার বেশি। যেমন আপনার বাড়িতে 7 জন মেম্বার আছে, আপনি একটা কোরবানি দিলেই হবে তাই না? আর আপনি দেবেন না প্রত্যেকের তরফ থেকে আমি 7টা দেবো, সমস্যা আছে? কি সমস্যা নেই, আপনি মক্কা এসেছেন কোরবানি দিচ্ছেন, বাড়িতে কোরবানি লাগবে না। কিন্তু যদি বলেন না আমার ছেলে, হ্যাঁ কি জন্য দিতে হবে বলুন তো, ওই যে এই মোটা মোটা পিস চাই। এখন সমস্যা হলো যে গোস্ত খাওয়ার নিয়ত হয়তো দেন, আজ বলেন না শরীয়তে দিতে হবে কিনা বাধ্যবাধকতা নেই, আপনি বাড়িতে আপনার দিলে সব হবে, নিশ্চয়ই সব হবে, সবের কাজ শুনতে মহাকাজা তো কমসে কম বটে, তো দিলে সব হবে। সুতরাং আপনি আপনার বাড়িতে ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই টাকা পয়সা রেখে এসছেন, সেখানে বলুন সেখানে আপনার নামে কিংবা আপনার পক্ষ থেকে কিংবা তাদের পক্ষ থেকে সবারই পরিবারের পক্ষ থেকে কোরবানি দেবে, আর আপনি হজের কোরবানি মক্কাতে দেবেন। সুতরাং একটি উট বা গরু দুই তিন চার পাঁচ ছয় বা সাতটি শিশুর তরফ থেকে আকিকা যথেষ্ট হবে না, যেহেতু প্রথমত কোরবানির মতো আকিকার বিধানে ভাগাভাগি বর্ণিত হয়নি, অথচ ইবাদত সমূহ প্রমাণ সাপেক্ষ। দ্বিতীয়ত আকিকা হল জানের ফিদিয়া স্বরূপ, আর ফিদিয়াতে ভাগাভাগি হয় না, যেহেতু একটি জানের বিনিময়ে একটি জানই প্রয়োজন। আর তার মানে হচ্ছে যে আকিকাতে যেমন বলা হয়েছে ছেলের তরফ থেকে দুটো, মেয়ের পক্ষ থেকে একটা দিতে হবে। আর বলেন হুজুর আমার দুটো দেওয়ার সামর্থ্য নেই, যতটুকু সামর্থ্য আছে আপনি করবেন, জেনে রাখবেন যে এগুলো ওয়াজেব কিছু না, না আকিকা আর না কোরবানি, সঠিক মতে বললাম মতভেদ আছে, সঠিক মতে না কোরবানি ওয়াজেব আর না আকিকা ওয়াজেব, বরং সুন্নাতে মুয়াক্কাদা দিতে পারলে অবশ্যই ভালো। বহু মানুষের ওই করছেন যে হুজুর তাহলে কি হবে, আমাদের তো ভাগে কোরবানি, আমাদের ভাগে আকিকা দেওয়া আছে, অনেকেই বলছেন যে আমার বাবা বাবা তো ভাগে আকিকা দিয়েছে এখন কি করব। প্রথমে বললাম দেওয়া তো জরুরি নয়, যদি আপনি চান যে আমার আকিকাটা আমি দেবো, এখন দিতে পারেন না পারেন না পারেন, অনেকে অনেক আলেম আমার এটাও বলছেন যে কোরবানির দিন যখন চলে যায় তারপরে কোরবানি যাওয়া হয় না, তেমনি আকিকার দিন চলে গেলে সেটা কোন দিন, সপ্তম দিন, আর আকিকা দিতে হয় না। অবশ্য একুশ দিনের চোদ্দ দিনের একুশ দিনের হাদিস আছে, তো সেটাও জয়ীফ, অনেকেই বলছেন জয়ীফ, তাহলে সপ্তম দিনটাই ফিক্সড, আর ওই দিনটা পার হয়ে গেলে আর আকিকা দিতে হবে না, আর আকিকা দিতে হবে না এই বলে তারা কোরবানির সঙ্গে কেয়াস করছেন, অথচ আকিকার ব্যাপারটা আলাদা। যেহেতু সপ্তম দিনে দেওয়ার সামর্থ্য নেই তো পরেও দেওয়া যায়। ইমাম হাসান বিন বাসরি, ইমাম হাসান বাসরি রাহেমাহুল্লাহ বলছেন যদি তোমার পক্ষ থেকে আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে তুমি নিজের পক্ষ থেকে আকিকা এখন দাও, এখন দিয়ে নাও। আর একটি হাদিসে আছে সিলসিলা সহিহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর তিনি নিজের আকিকা নিজে দিয়েছেন, এই হাদিসে সিলসিলা সহিহাতে আছে, সহিহ হাদিস। সুতরাং আপনিও যদি আপনার ভাগে কোরবানির ভাগে আকিকা দেওয়া হয়েছে, আপনি যদি চান, বললাম চান জরুরি না, তাহলে আপনি আপনার আকিকা এখন দিতে পারেন, সমস্যা নেই, আর দাওয়াত দিতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار একটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা বলছেন فبشر عباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب বানসেই বান্দাদেরকে সুসংবাদ দাও যারা বহু রকম কথা শুনে, বহু কথা শুনে কিন্তু যেটা সবথেকে ভালো মনে করে সেটার অনুসরণ করে, সেটা গ্রহণ করে, তারাই হচ্ছে জ্ঞানী, তাই হেদায়ত পা, তারাই হেদায়ত পাবে আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ। অতএব যদি হেদায়ত চান জ্ঞানী হন তো ঝামেলা ঝগড়া ঝামেলা দরকার নেই, যেটাকে আপনি ভালো মনে করছেন গ্রহণ করে নেন, এখানে তর্কের কোন প্রয়োজন নেই, এত তর্ক এত চ্যালেঞ্জ এই সেই আজীবন রইল কোন বাপের বেটা আছে বা এই দরকার কি আছে, এত চ্যালেঞ্জ করা দরকার কি আছে, সোজা সুজি করে যেটা ভালো মনে হয় সেটা আমল করো, লোককে আমল করতে বলো। আর যেহেতু কোরআন হাদিসের বিভিন্ন ইজতিহাদি মতভেদ আছে থাকতেই পারে, তো এ নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, বিশেষ করে যেগুলো ওয়াজেব নয়, যেগুলো ফরজ নয়, যেগুলো রুকুন নয়, কেবল সুন্নতে মুয়াক্কাদা, দিলেও হয় না দিলে গুনাহ হয় না, দিলে সওয়াব হয়, তো ঠিক আছে, তো এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এইসব থেকে, এই ফেতনা থেকে দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।